আরম্ভ হওয়ার আগে শালুক্য সাজুজ্য ষাটটি, ষাটটিটা একটু বলবেন মহারাজ। ভগবানের সমান ঐশ্বর্য আর কি, ঐশ্বর্য ভগবানের সমান ঐশ্বর্য মানে শালোক্য মানে হচ্ছে সেই একই লোকে যাওয়া, সায়ুজ্য মানে তার কাছে যাওয়া, আর ষাটটি মানে হচ্ছে ভগবানের সমান ঐশ্বর্যকে প্রাপ্ত করা, কিন্তু মানে আলাদাই থাকা, এক হবে না, মানে অভিন্নতার ভাব আসবে না, ভগবানের সমান সুবিধা সুখ সুবিধা পাবে। উপাসনার ফলে গুলো আর কি, উপাসনা উপাসনার মাধ্যমে যে ফল প্রাপ্ত করা যায় তার এক একটা ভাগ। ওম ওম শ্রুতি স্মৃতি পুরাণানামালয়ম করুণালয়ম নমামি ভগবৎপাদম শঙ্করম লোক শঙ্করম শ্রীহরিম পরমানন্দম উপদেষ্টারমীশ্বরম ব্যাপকম সর্বলোকানাম কারণম তম নমাম্যহম। ভগবান শঙ্করাচার্যের দ্বারা প্রণীত অপরোক্ষ অনুভূতি, বা কয়েকবার বলেছি অপরোক্ষ মানে যেই অনুভূতি করার জন্য ইন্দ্রিয় মন বুদ্ধির সাহায্য লাগে না, খালি এতটুকুই লাগে মনটাকে একটু শুদ্ধ করতে লাগে। মনটা যখন বাইরের জগৎ থেকে ধীরে ধীরে উঠে নিজের স্বরূপেরই চিন্তন করতে থাকেন, ওই শুদ্ধ মনেই তখন তার মন দিয়ে তাকে জানা যায়, কিন্তু মনে যে প্রতিফলন হয় শুদ্ধ চেতন যে তিনি এখনো হচ্ছে এখনো আছে, সেটা এত স্বচ্ছ থাকে, সে তিনি নিজেই নিজেকে বুঝতে তিনি নিজেই নিজেকে বুঝতে স্বয়ং প্রকাশ নিজেই নিজে অনুভব করতে পারে। দেখুন কারণ এই করার দরকারটা কি, কারণ আমরা প্রত্যেকে যেই জিনিস খুঁজছি যে এক নিত্যশয় নিত্য আনন্দের মধ্যে থাকবো, সেটার কিন্তু একমাত্র এটাই উপায় যে নিজেকে জানা, নিজের স্বরূপকে জানা। এই নিজের স্বরূপকে জানার জন্য আমরা যে সমস্ত জিনিসগুলো নিয়ে রোজ ব্যবহার করছি শ্রুতি কিন্তু তারই সাহায্য নিয়েই আমাদেরকে বোঝাচ্ছে, দেখো এর মধ্যে তুমি এতটা পৌঁছে আছো আর এতটুকু জায়গা পৌঁছতে পারোনি, এইটাকে সাধন করে বিচার করে যদি বুঝতে পারো তাহলে তুমি নিজের জায়গায় পৌঁছে যাবে, মানে পৌঁছেই আছো কিন্তু তখন পৌঁছেই যাবে, নিজে বুঝতে পারবে। আর শ্রুতি এখানে গ্রন্থকার যে কোনো গ্রন্থের প্রথমে মঙ্গলাচরণ করতে হয়, তাতে অনুবন্ধ চতুষ্টয়ে দেখাতে হবে যে গ্রন্থকারী প্রয়োজন কি, কে পড়বে, অধিকারী কি, অধিকারীর মধ্যে কি কি যোগ্যতা থাকা উচিত, অধিকারিত্ব আসছে কি আসছে না আমি কি করে বুঝবো, অথবা আনতে হলে আমাকে কি করতে হবে, এই ধীরে ধীরে একটার পর একটা বলতে বলতে তিনি তারপরে জ্ঞান কি অজ্ঞান কি, কি করে আমরা ভ্রান্তিতে একটার সঙ্গে আরেকটাকে মিলিয়ে ফেলি, এরকম অনেকবার বলতে বলতে তারপরে এই শরীর থেকে আমি ভিন্ন এটা এখানে প্রথমে সিদ্ধ করলে, তারপরে যে শরীর বা জাগতিক বস্তুর মধ্যে পারমার্থিক সত্যত্ব নেই, ব্যবহারিক সত্যত্ব আছে সেটা বোঝাবার জন্য, কার কিন্তু জগতে যা কিছু দেখা যাচ্ছে পরমাত্মাকে ছেড়ে বা ব্রহ্মকে ছেড়ে কাউকে দেখতে বা বুঝতে পারবো না, উনি সবকিছুর মধ্যে দিয়ে দেখা যাচ্ছে। যেমন রজ্জুর উপরে দেখা যাচ্ছে যে সর্প, রজ্জু না থাকলে কোনোদিনই সর্প দেখা যাবে না, কিন্তু রজ্জুর সামান্য জ্ঞান আছে অথচ বিশেষ জ্ঞান না থাকার জন্য ভ্রান্তিতে আমরা রজ্জুকে সর্প বলে মনে করি। ঠিক সেই রকমই পুরো জগৎ ওই অধিষ্ঠান রূপী পরমাত্মা শুদ্ধ ব্যাপক চেতন তত্ত্ব বিদ্যমান থাকার জন্য তার সামান্য অস্তিত্ব আমার আছে, কিন্তু বিশেষ অস্তিত্ব যেটা এর অসঙ্গতা এর ব্যাপকতা, মানে এর সঙ্গে কখনো কারো কোনো সম্বন্ধই হতে পারে না, এইটা এখনো দৃঢ় নিশ্চয় করতে পারা যায়নি বলে আমরা নিজেকে সুখী দুঃখী জন্মেছি মরেছি খাবো ভাবো এই যত রকমের ব্যবহার করতে থাকে তার দ্বারা সুখী দুঃখী হতে থাকে। শাস্ত্রে এই আত্মার যথার্থ স্বরূপকে অনুভব করার জন্য দুটো প্রক্রিয়া দেখানো হয়েছে, একটা হচ্ছে জাগ্রত স্বপ্ন সুষুপ্তি প্রক্রিয়া, কার্যকারণ প্রক্রিয়া জাগ্রত স্বপ্ন সুষুপ্তি প্রক্রিয়া, আর একটা হচ্ছে পঞ্চকোষ বিবেক প্রক্রিয়া। পঞ্চকোষ বিবেক প্রক্রিয়াটাকে এই গ্রন্থে অপরোক্ষ অনুভূতিতে এখানে ভগবান ভাষ্যকার দেননি এখানে, কিন্তু এই কার্যকারণ প্রক্রিয়া আর আপনার এই জাগ্রত স্বপ্ন সুষুপ্তি সম্বন্ধে বলেছে, এই পঞ্চকোষ বিবেক প্রক্রিয়াটা, এটা আসে তৈতরীয় উপনিষদে, যে আমরা পাঁচটা আবরণের দ্বারা ঢেকে আছি, পাঁচটা কোষ। কোষ মানে পাঁচটা কাপড় একটার পর একটা, একটার উপর একটা পরে। যেমন শীতকালে মানুষ একটা গেঞ্জি পরলো, তারপর একটা উলিকটের জামা পরলো, তারপর একটা এমনি জামা পরলো, তারপর আবার একটা আধা সোয়েটার পরলো, তারপর আবার আর একটা ফুল সোয়েটার পরলো, তাতেও না একটা ওভারকোট, এই যে কতগুলো একটার পর একটা জামা কাপড় চাপিয়ে নেই, সেটা হচ্ছে এই স্থূল শরীরটার উপরে। কিন্তু শুদ্ধ আত্মার উপরেও এরকম পাঁচটা কোষ পরে আমরা মানে দেখে তাই দিয়ে ব্যবহার করতে থাকি আর কি, এটাকে বোঝাবার জন্য। তৈতরীয় উপনিষদে পাঁচটা কোষের কথা বলা হয়েছে। একটা হচ্ছে অন্নময় কোষ। অন্নময় কোষ মানে হচ্ছে যেটা খেলে খাওয়া দাওয়ার জন্য, অন্ন খেলে বাড়ে ঘাটে, বা আমরা দেখতে পাচ্ছি যেটা স্থূল শরীর যেটাকে দেখা যায় সেটাকে বলছে অন্নময় কোষ, কারণ অন্নের মাধ্যমে এটা বৃদ্ধি এবং হ্রাস হয়। এই অন্নময় কোষ স্থূল শরীরকে বলা হয়। তার ভেতরে আছে প্রাণময় কোষ, এই যে ভেন্স গুলো চলতে থাকে তার মধ্যে দিয়ে বায়ু আসা যাওয়া করে, ওইটা যে ওইটার যে লেয়ারটা তাকে বলা হচ্ছে প্রাণময় কোষ। এই প্রাণময় কোষের সঙ্গে কর্ম ইন্দ্রিয় গুলিকেও মানে যুক্ত করা হয়েছে, কারণ প্রাণের শক্তির জন্য ক্রিয়া শক্তি আসে আর কি, কর্ম ইন্দ্রিয় গুলো কাজ করতে পারে। তাই প্রাণময় কোষে পাঁচটা কর্মেন্দ্রিয় আর প্রাণ, একে প্রাণময় কোষ বলা হয়। প্রাণময় কোষে কর্মেন্দ্রিয় মানে বাক পানি পাদ উপাস্থ পাই, যে কথা বলছি, চলছি, গ্রহণ করছি, মলমূত্র ত্যাগ হচ্ছে, এগুলো কর্মেন্দ্রিয়। এসব কিন্তু প্রাণ থাকার জন্যই হতে পারে। খাবার দাবার গ্রহণ করি সেটাও অপান বায়ু দিয়ে, মলমূত্র ত্যাগ অপান বায়ু দিয়ে, উল্টি করা বা হাঁচি আসা এগুলো আছে উদান বায়ু দিয়ে, সমান বায়ু দিয়ে সমস্ত শরীরের মধ্যে এই রক্ত সঞ্চালন হতে থাকে। ব্যান বায়ু দিয়ে আমরা ভারী কাজ করতে পারি, কথা বলা, কোনো ভারী বস্তু ওঠানো দৌড়ানো, এই সময় ব্যান বায়ু কাজ করে। আর উদান বায়ু দিয়ে সূক্ষ্ম শরীরটা বাইরে যখন বেরোয় সেটা আর মানে হাঁচি দেওয়া, তারপরে নাক নাক দিয়ে জল পড়া, চোখ দিয়ে জল পড়া, উল্টো উল্টি বমি করা, এইগুলো উদান বায়ু সহযোগিতা করে, এগুলো ভগবানই ব্যবস্থা করে রেখেছেন। তা এই কাজগুলো করার সময় যেগুলো এগুলো কোথায় হচ্ছে, কোথায় হচ্ছে এগুলো যদি আমরা দেখি এবং কেন হচ্ছে, তাহলে আত্মা কি এর থেকে ভিন্ন আমরা বুঝতে পারবো। তারপরে হচ্ছে মনোময় কোষ। মনোময় কোষের মধ্যে হচ্ছে যে মন আর চিত্ত এবং তার সাথে জ্ঞানেন্দ্রিয় গুলো, মন এবং চিত্ত তার সাথে জ্ঞানেন্দ্রিয়। চিত্ত মানে যেখানে আমাদের সংস্কারের ভূমি, আর মন যেমন কোন একটা জিনিসকে দেখে সংকল্প এটা কি ওটা কি এরকম করতে থাকে, কারণ কি জ্ঞানেন্দ্রিয় কোনো জিনিস এনে দিল, সে শব্দ স্পর্শ রূপ রস গন্ধের মধ্যে কোনো একটা জিনিস দিল, এটা এটাও হতে পারে, এটা অনুকূল হতে পারে, এসব ভাবনা করে তারপরে চিত্ত তাতে তার পুরনো সংস্কারটাকে ওখানে লাগিয়ে দিল, তারপরে বিজ্ঞানময় কোষ কাজ করে। হ্যাঁ, এটা এই জস্তু আমি এটা জেনেছি, বিজ্ঞানময় কোষের সাথে অহংকার আছে। এই বিজ্ঞানময় কোষ জ্ঞানেন্দ্রিয় আছে আর অহংকার আর বুদ্ধি, তার পিছনে আছে আনন্দময় কোষ, মানে যখন যেটাকে আমরা এই প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, এটা হচ্ছে সূক্ষ্ম শরীরের অবয়ব, এটা সূক্ষ্ম শরীরের ভাগ। আর স্থূল শরীরটা তো স্থূল শরীরই হচ্ছে, আর এর পিছনে একটা কারণ শরীর আছে, ওই কারণ শরীর এর মুখে মুখে ও আনন্দময় কোষ। ওটা যখন আমরা অজ্ঞানের মধ্যে সুপ্তে গাঢ় নিদ্রায় চলে যাই, শুয়ে থাকি, কোন এই যে কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় কাজগুলো করলাম তার ফল ভোগে যে সুখ দুঃখ অনুভব করি, এটা হচ্ছে আনন্দময় কোষ। সুখ যখন অনুভব করি, আনন্দ অনুভব করি, এই পিছনে এই পাঁচটা কোষ দিয়ে আত্মা ঢেকে আছে। এই জন্য আনন্দময় কোষের যে প্রতিষ্ঠা সেটাকে ব্রহ্মপুচ্ছম প্রতিষ্ঠা বলা যায়, মানে সেটা সমস্ত কোষগুলোরই প্রতিষ্ঠা, যার উপরে এই কোষগুলো দেখা যাচ্ছে। কিন্তু আনন্দময় কোষ তো ব্রহ্মের বা আমাদের স্বরূপের সবচেয়ের কাছে আর কি, কিন্তু ওটা আমরা যেহেতু কখনো উপাধির দ্বারা আনন্দ গ্রহণ করি, কখনো উপাধি ছাড়াও স্বরূপানন্দ, কিন্তু অজ্ঞান আবরণ থাকে, কিন্তু অজ্ঞান, তাই স্বরূপের সঙ্গে এক হয়েও আমরা নিজেকে বুঝে উঠতে পারি না, আবার আবার শরীরের সঙ্গে তাদাত্ম্য করে ফেলি। এখন কোথায় কি কাজটা হচ্ছে, গরম লাগছে আপনার, গরম লাগছে, আপনি গরমের অনুভব করলেন, আর তারপরে গরম লাগ মানে আপনি দুঃখী হচ্ছেন, এবং আমি দুঃখী, এই যে এই ভাবগুলো দেখুন কিরকম একটার পর একটা কোষ ভেতর দিকে যাচ্ছে। গরম লাগছে স্থূল শরীরের চামড়ায়, ত্বগে, ত্বগেন্দ্রিয়তে, রোগেন্দ্রিয় দ্বারা আপনি গরম অনুভব করছেন, এবং অনুভব করার জন্য আমাদের প্রাণ ক্রিয়া তো চলছে, প্রাণ ক্রিয়া চলছে বলি আমরা বুঝতে পারছি, সেটা ইন্দ্রিয়গুলো ফাংশন করতে পারছে। মন তখন আসলো যে এটা গরম, চিত্ত বলছে এই যে গরমটা অনুকূল লাগছে না, এখন ঠান্ডা হলে গরম অনুকূল, একই বস্তু আমার কার্যকর কখনো অনুকূল কখনো প্রতিকূল, তখন চিত্ত বললো না এটা ভালো লাগছে না এখন না, তখন বুদ্ধি বললো এটা গরম এটা খারাপ ভালো লাগছে না, অথবা অহংকার বা একটু ফ্যানটা চালাতে হয় ভাই, এই এই ফাংশন গুলো যে হতে থাকছে যখন স্থূল শরীর থেকে নিয়ে বিজ্ঞানময় করছে, তারপরে যখন ফ্যান চালি একটু আনন্দের মতো তখন আনন্দময় করছে শান্তিতে ফ্যান করে, কিন্তু সবগুলোর পেছনে এই সবগুলো কিন্তু আপনি অনুভব করছেন, সবগুলোকে আপনি অনুভব করছেন, তাহলে এই যে যিনি অনুভব কর্তা তিনি অনুভব যেটাকে করছি সেটা হতে পারে না, অনুভব কর্তা সমস্ত অনুভব করার যোগ্য বস্তু থেকে আলাদাই, মানে ওগুলো দৃশ্য আর অনুভব কর্তা দ্রষ্টা। এরকম যখন ধরুন যে খিদে পেয়েছে, খিদে হচ্ছে প্রাণের ধর্ম, যখন খিদে পেয়েছে তৃষ্ণা পেয়েছে এটা প্রাণের ধর্ম, তখন আপনাকে বুঝতে হবে এটা প্রাণ মানে খিদে পেয়েছে প্রাণের ধর্ম, তাই অপান বায়ু সেই অন্নকে গ্রহণ করে প্রাণের যে তৃষ্ণা বা প্রাণের যে ক্ষুধা তাকে তৃপ্ত করছে, প্রাণ খেলে তখন সমস্ত ইন্দ্রিয় তার দ্বারা তৃপ্ত হয়, শরীরও পুষ্ট হয়, কিন্তু তাহলে এই প্রাণের সঙ্গে শরীর এবং ইন্দ্রিয় যে জুড়ে আছে এইগুলোকে আমরা নিজেরা বুঝতে পারি, খাওয়ার পরে তৃপ্তি হচ্ছে এবং খাওয়ার পরে আর আরাম করতে ইচ্ছা হচ্ছে, এই ফাংশন গুলো মাইন্ড এর ফাংশন গুলো বুদ্ধি নিশ্চয় করছে, এইগুলো যখন সব আমি দেখতে পাচ্ছি এগুলো আমি নেই, আমি এর থেকে ভিন্ন, কোথাও রাগ হচ্ছে মনের মধ্যে কখনো, মানে মানে রাগ হচ্ছে কোনো একটা অনুকূল বস্তু আমার হয়নি তাই জন্য আমার একটা মনোবৃত্তি উঠলো, এটা আমার অনুকূল নয়, যে মনোবৃত্তি অনুকূল হলো তখন মন আবার বিগড়ে গেল, কেন এরকম হলো বা ভিন্ন ভিন্ন চিন্তা আসতে লাগলো, কোনো প্রবলেম নাই, কিন্তু এই চিন্তাগুলোর সঙ্গে আমার সম্বন্ধ কোথায়, এই চিন্তাগুলো তো মনে হচ্ছে, আমি সেই চিন্তাগুলোকে দেখতে পাচ্ছি এবং বুঝতে পারছি যে আমার মনটা সুন্দর ছিল, একটা মানে প্রতিকূল বস্তু আসার জন্য মনের চিন্তাটা বদলে গেল, আর মনের চিন্তাটা বদলে কি জন্মান্তরের সংস্কার থেকে যদি ওটার থেকে আমার আগে মানে অনুকূল অনুভব হয়েছে তাহলে মনটা খুশি থাকে, যদি প্রতিকূল অনুভব হয়েছে তো মনটা বিগ্রহ থেকে দ্বেষ উৎপন্ন হয়, এই সবগুলোকে আমরা দেখতে পারি একটা একটা করে বুঝতে পারি, কিন্তু একটু অন্তর্মুখী অন্তর্মুখী হতে মানে কোন কোষ্ঠায় কোন কাজ করছে এরকম করতে করতে আপনি আনন্দময় কোষও বুঝতে পারবেন, যে কোনো একটা প্রিয় বস্তুকে দেখলে মনে এক রকমের বৃত্তি, তারপরে সেটা যখন পেলাম তখন মনে আরেক রকমের বৃত্তি, সেটা যখন ভোগ করছি তখন মনে আরেক রকমের বৃত্তি, কিন্তু সে এই আনন্দময় কোষের মধ্যে আছে, এই যে পাঁচটা কোষ, এই পাঁচটা কোষের আলাদা আলাদা ফাংশন, মানে অন্নময় কোষ অন্ন থেকে পুষ্ট হচ্ছে, অন্ন না পেলে হ্রাস হচ্ছে, এবং অন্নময় কোষেরই বাইরে যে স্তগেন্দ্রীয় যা কিছু ব্যথা সুখ দুঃখ সেটা হচ্ছে তগেন্দ্রিয়র দ্বারা বাই অন্নময় কোষের মধ্যে আমরা অনুভব করতে পারছি, তারপরে প্রাণের দ্বারা ক্ষুধা পিপাসা অনুভব করতে পারছি, প্রাণের দ্বারা আমরা শক্তিপূর্ণ কাজ করতে পারছি, প্রাণ শক্তির দ্বারা এই প্রাণ শক্তি আছে বলে এই এই কাজগুলো হচ্ছে সেকেন্ড স্টেজ, তারপরে এর থেকে আমার মনে যে এই কাজগুলো করার পরে বা কোনো বাইরের বস্তু পাওয়ার পরে আমার মাইন্ড কিভাবে সেটাকে গ্রহণ করছে বা আমি সেটাকে কিভাবে দেখছি, এটা মাইন্ডের ফাংশন, একটার পর একটা এই যেদিন বলেছিলাম যে মানে ওই আছে সব আত্মার উপরেই একটার পর একটা ভিন্ন ভিন্ন কোষের ফাংশন গুলোকে যদি আমরা আলাদা আলাদা করে দেখতে বা বুঝতে পারি তাহলে কি হবে, এই আত্মা এর থেকে ভিন্ন, আমি এর থেকে ভিন্ন, কারণ কি এগুলো তো সব আমার কাছে দৃশ্য আর আমি দ্রষ্টা, আর দেখেছি দ্রষ্টা যদি দৃশ্য হয়ে যায় তাহলে কোনো দৃশ্য কোনোদিন সিদ্ধই হবে না, কোনো দৃশ্য কোনোদিন বুঝতেই পারা যাবে না, যিনি দেখছেন তিনি যদি দৃশ্য হয়ে যান তাহলে দেখবে কে তাকে, তাহলে কোনো দৃশ্যই সিদ্ধ হবে না, কারণ একজন একই জনের দ্রষ্টা, সেই দ্রষ্টা সর্বদাই দ্রষ্টা থাকে, তিনি কোনোদিন দৃশ্য হবেন না, কারণ কি দৃশ্য যদি দ্রষ্টা হয়ে যায় তাহলে আর কোনোদিন কোনো দৃশ্য সিদ্ধই হবে না, কে বলবে যেটা আমি দেখেছি, এইভাবে ধীরে ধীরে ধীরে ধীরে যে আমাদের পাঁচটা কোষে বিবেক কোন সময় কোন কোষে কিভাবে কাজ হচ্ছে এটাকে যদি আমি একটু বসে বসে, এগুলি হচ্ছে বেদান্তের সাধন বা বিচার প্রক্রিয়া, তাহলে আমি দেখতে পারি তাহলে কি হবে, আমি এর থেকে ভিন্ন, আমি এর থেকে আলাদা, কারণ এগুলো সব আমার কাছে দৃশ্য, কোন কোষে কখন কিভাবে মন ঘুরে বেড়াচ্ছে, কোন কোষের মধ্যে বাইরের বস্তু কিভাবে গ্রহণ করছে, আমার জন্মান্তরীয় সংস্কার ওই বাইরের বস্তুটার সঙ্গে কিভাবে আমি নিজের সংস্কারকে বুঝতে পারি দেখতে পারি, ওই বাইরের বস্তুটাকে দেখে মনের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া হচ্ছে, আর এইগুলোকে ধীরে ধীরে ধীরে ধীরে দেখে তারপরে যতটা সম্ভব সাধনের অনুকূল যদি বলতে পারে তারপরে এগুলো একদম ছুটে যাবে। প্রথমে মানে দেখার অভ্যাস, তারপরে সাধন মানে মনকে ভগবানে লাগানোর অভ্যাস, তারপরে এগুলোর থেকে আমি একদম ভিন্ন, একদম ভিন্ন। এইভাবে মানুষ নিজেকে অনুভব করতে পারে, মানে প্রত্যেক জীব নিজের যে পারমার্থিক সত্তা শুদ্ধ চেতন ব্যাপক সেটাকে সে অনুভব করতে পারে। এই প্রক্রিয়াটা আমাদেরকে এই প্রসেসটাকে ইয়েতে মানে তৈতরী উপনিষদে এই পাঁচটা কোষের কথা বলা হয়েছে। তবে এই অপরোক্ষণতে মানে বিবেক চূড়ামণিতে পঞ্চকোষের কথা বলা আছে, পঞ্চকোষের কথা বলা নেই এখানে। আমরা এখন যে কার্য কখনো তার কারণকে ছেড়ে থাকতে পারে না, এই পাঁচ কোষের মধ্যেই কিন্তু এই আত্মার চেতনাটা বিদ্যমান আছে। কারণ আত্মার চেতনাটা যদি বিদ্যমান না থাকতো বা আত্মার থেকে যদি এটা অস্তিত্ব প্রাপ্ত না করতে পারতো তাহলে কোনো কোষ কাজ করতে পারবে না, কোনো কোষ কাজ করতে পারবে না। আছি আমি সবার মধ্যে কিন্তু কারোর সঙ্গে আমার সম্বন্ধ নেই। এই পাঁচটা কোষের মধ্যে ভেতর থেকে বাইরে অবধি, যেমন ঘরের দেওয়ালের ভেতরেও আকাশ আছে বাইরেও আকাশ আছে, এবং এই আকাশের থেকেও সূক্ষ্ম সে সচ্ছিল আনন্দ তত্ত্ব আমাদের প্রত্যেকের ভেতরে বাইরে পূর্ণরূপে ব্যাপ্ত হয়ে রয়েছে। তিনি থাকার সবকিছু দেখা শোনা বোঝা ব্যবহার সব হয়, কিন্তু এই ব্যবহারের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তিনি না থাকলে কোনো ব্যবহার হবে না। এটাকে বোঝাবার জন্য আমাদের বেদান্তে একটা কার্য কারণ ভাব প্রক্রিয়া কেনা হয়। কার্য কখনো তার কারণকে ছেড়ে থাকতে পারবে না, যেমন ঘট কখনো মৃত্তিকাকে ছেড়ে থাকতে পারবে না, যেমন মানে যে মৃত্তিকা উপাদান কারণ ছেড়ে থাকতে পারবে না, যেমন অলংকার কখনো তার উপাদান কারণ সোনা বা চাঁদিকে ছেড়ে থাকতে পারবে না, রূপকে ছেড়ে থাকতে পারবে না। এইরকমই এই জগৎ ব্রহ্মের কার্য আমরা বলা, ব্রহ্মের কার্য মানে বিবর্ত উপাদান ব্রহ্ম, পরিণামী উপাদান নয়। মানে যেমন রজ্জু সর্পের জন্য উপাদান, সেই জন্য ওই রজ্জুর উপরে দেখা যাচ্ছে যে সাপ, সেই সাপ কিন্তু কখনোই রজ্জু মানে রজ্জুকে ছাড়া দেখা যাবে না, কিন্তু রজ্জুর সঙ্গে সাপের কোনো সম্বন্ধ নেই। এইটাকে ভালো করে বোঝাবার জন্য কালকে আমরা কত অব্দি পড়েছিলাম, 65 পর্যন্ত হয়েছিল, তাহলে আজকে 66 থেকে দেখুন। কার্য কারণতা নিত্য, কার্য কারণতা নিত্য, মাস্তে ঘট মৃদুর্যথা, মাস্তে ঘট মৃদুর্যথা, তথৈব শ্রুতিযুক্তিভ্যাম, তথৈব শ্রুতিযুক্তিভ্যাম, প্রপঞ্চ ব্রহ্মণোরিহ, প্রপঞ্চ ব্রহ্মণোরিহ, কার্য কারণতা নিত্য, মাস্তে ঘট মৃদুর্যথা, তথৈব শ্রুতিযুক্তিভ্যাম, প্রপঞ্চ ব্রহ্মণোরিহ, কার্য কারণতা নিত্য, মাস্তে ঘট মৃদুর্যথা, তথৈব শ্রুতিযুক্তিভ্যাম, প্রপঞ্চ ব্রহ্মণোরিহ। যথা মানে যেরকম লাস্টে আছে প্রথম লাইনে, যেরকম ঘট আর মাটি, মাটি ঘরা কখনো তার মাটিকে ছেড়ে থাকতে পারবে না, ঠিক সেই রকমই যে কার্য কখনো তার কারণকে ছেড়ে মানে উপাদান কারণকে ছেড়ে কখনো থাকে। দুটো কারণ আছে, একটা হচ্ছে উপাদান কারণ, একটা হচ্ছে নিমিত্ত কারণ। ঘটা কিন্তু ঘরা কিন্তু নিমিত্ত কারণকে ছেড়ে থাকতে পারে। বাজারে যখন ঘরা বিক্রি করতে কেউ নিয়ে আসে, তখন সেই কুমার যিনি ঘরা বানিয়েছেন তিনি থাকেন, থাকেন নাও থাকতে পারেন, থাকতেও পারেন নাও থাকতে পারেন, কিন্তু মৃত্তিকাকে ছেড়ে ঘরা কখনো থাকতে পারবে না। জগতের অভিন্ন নিমিত্ত উপাদান কারণ হচ্ছেন পরমাত্মা। যেহেতু পরমাত্মা উপাদান কারণ, তাই পরমাত্মাকে ছেড়ে জগতের কোনো বস্তুকে দেখা যাবে না। বেদান্তিক সিদ্ধান্ত অনুসার যে জগতের কোনো এমন বস্তু নেই যেটা তুমি দেখতে পাচ্ছ আর পরমাত্মা সেখানে নেই, যেখানে তুমি দেখতে পাচ্ছ ওখানে পরমাত্মা থাকার জন্যই তুমি দেখতে পাচ্ছ, তাই তুমি পরমাত্মাকেই দেখছো, দেখছো তুমি পরমাত্মাকেই, কিন্তু মনের কল্পিত যে নাম রূপ সেখানে মনটা আটকে থাকার জন্য তুমি ভেতরে পরমাত্মাকে দেখতে পাচ্ছ না। যেটা আমি দৃষ্টান্ত দিয়েছিলাম, দেখছি আমি সাদা এই ওদিকেই তাকিয়ে আছি আর দেখছিও বল সাদা পর্দা থাকো মানে ভেতরে চেতন তত্ত্ব থাকার জন্য আলোতে, কিন্তু মাঝখানে একটা মনের রিল এসে গেছে ওই পর্দার উপরে পড়ে তার ফাংশন গুলোকে আমরা দেখতে থাকি বলে সাদা পর্দার উপরে শুদ্ধ সাদা পর্দাকে তখন বুঝতে পারি না। কিন্তু যেই মুহূর্তে রিলটা থেমে যায় এটাই মনের শুদ্ধতা। তখন সাদা পর্দা সর্বদাই সাদা আছে, অথবা বিবেক পূর্বক যখন নির্ণয় করে নি দেখা যাচ্ছে দেখা যাক না কিন্তু পর্দা আমার সর্বদাই সাদা, তখন ধীরে ধীরে ওই দেখার যে বৃত্তি গুলো সেটা চলে যেতে থাকে। এখানে কার্য কারণতা নিত্যম আস্তে ঘট মৃদুর, মৃত্তিকা এবং ঘরার মধ্যে যেমন একটা নিত্য কার্য কারণ ভাব, মানে হামেশা তার মধ্যে একটা সম্বন্ধ আছে, যদ্যপি সে সম্বন্ধ হচ্ছে কল্পিত তাদাত্ম সম্বন্ধ। রজ্জুর উপরে যে সর্প দেখা যায় সে সর্পের সঙ্গে রজ্জুর কি সম্বন্ধ আছে? বেদান্তে বলা হয় কল্পিত তাদাত্ম সম্বন্ধ, মানে কোন সম্বন্ধ নেই ওখানে, বস্তু দুটো নেই তো, একটা বস্তু তো নেই তো, সম্বন্ধ তো দুজনের মধ্যে হয়। তাহলে সাপটা কল্পিত, তা কল্পিত তাদাত্মতা মানে কল্পনাতে দুজন দুটোকে এক করে নেওয়া, এই হচ্ছে সম্বন্ধ, এই হচ্ছে সম্বন্ধ, কল্পিত তাদাত্ম সম্বন্ধ। কারণ ওখানে একটা বস্তু সত্য ব্যবহারিক সত্য আর একটা প্রাতিভাসিক সত্য, দুটোর মধ্যে আমরা মিলিয়ে ফেলেছি। এখন মিলিয়ে ফেলার জন্য যে একটা কল্পিত বস্তু, ওই কল্পিত এক তাদাত্মতা মানে এক হয়ে যায়, কল্পনায় তাদাত্ম এক হয়ে যাওয়া, এই হচ্ছে সম্বন্ধ, কল্পনা এক হয়। কিন্তু ওই সাপটা থেকে আমার একটা উপকার করেছে, কি উপকার করেছে? ওখানে কি আছে, ওটা কি বস্তু, ওটা জাকার দেখা মানে ওটা জানার জন্য মনে একটা আগ্রহ হচ্ছে। যদি ওই সাপটা না দেখতাম তাহলে সর্প সম্বন্ধিত ভয় বা সেটাকে হাঁটাবার চেষ্টা এটা কখনো হতো না, ওখানে কি আছে জানার চেষ্টা। কিন্তু ওই সর্পটা দেখার জন্য আর ওখান থেকে ভয় উৎপন্ন হওয়ার জন্য পুরুষকার সম্পন্ন ব্যক্তি আমি সাপটাকে মারবো, আমি সাপটাকে থাকতে দেবো বা আমার মতে করছে না, তখন ওইটাকে জানতে যায় কাছে যায় তখন দেখে ওখানে সাপ বলে কোনো বস্তুই নেই, একমাত্র রজ্জুই পড়ে আছে। এই শরীরটা থাকাতে এই সুবিধা, মানে মানে সাপটা মানে আমাদের এই শরীরগুলো, শরীরটা থাকার জন্য যে সুখ দুঃখ অনুভব করছি পুরুষকার একটা ব্যক্তি, এটা কি জিনিস, এর থেকে বেরিয়ে আসার উপায় কি, ওখানে কি আছে আমি দেখবো। তখনই যখন এর ভেতরে ঢুকে দেখতে থাকে তখন কি হয় ধীরে ধীরে নিজের স্বরূপে পৌঁছে যায়, তো শরীরের সঙ্গে তাদাত্মতা ছুটে যায়, তখন যেটা শুদ্ধ আত্মা তার সঙ্গে তার তাদাত্মতা হয়ে যায় আর কি। এই জন্য তথৈব শ্রুতি যুক্তিভ্যাম, ঠিক সেই রকমই শ্রুতি এবং যুক্তির সাহায্যে, শ্রুতি বাক্য এবং তার সঙ্গে শ্রুতি অনুকূল তর্ক, শ্রুতি বাক্য যেরকম বলা হয়েছে সমস্ত শ্রুতিতে আপনাদের সৃষ্টির কথা বলা আছে। অনেকে বলবেন শ্রুতিতে বেদে সৃষ্টির কথা বলা আছে তো এটা সত্য হবে না কেন, বেদ তো সত্য কথা বলে, বেদ যা বলে সেটা সত্য, বেদ প্রমাণ একটা, শ্রুতিতে যখন শ্রুতির কথা বলা আছে তখন সেটা কেন সত্য হবে না। বেদে এরকম বাক্য আছে যে নাম ব্রহ্মেতি উপাসিত মন ব্রহ্মেতি উপাসিত, কিন্তু আমরা দেখছি নাম তো একটা সামান্য শব্দ মাত্র, এটা ব্রহ্ম কি করে হবে, মন তো একটা ছোট্ট ব্যাপক নিজের মানে ভালো মন্দ নিয়ে লেগে আছে, এটা ব্রহ্ম কি করে হবে। অত শ্রুতি বলছে তার মানে কি, শ্রুতি যেটা বলছে তার পেছনে একটা অভিপ্রায় আছে শ্রুতি, কারণ কি যে ব্রহ্মরূপে যে ব্যাপক নির্বিশেষ তত্ত্ব তাকে জানার জন্য কোনো একটা অবলম্বন চাই, এই অবলম্বন ছাড়া তাকে জানা যায় না, সেই জন্য শ্রুতি তাই মনকে একটা অবলম্বন দেওয়ার জন্য সামনে আমরা যে জিনিসগুলো দেখতে চাই এটাকেই তুমি ব্রহ্ম বলে চিন্তা করো। একটা শিবলিঙ্গতে আমরা শিবজি বলে ভগবান শিব বলে একে চিন্তা করো, শালিগ্রামশিলাতে বিষ্ণু বলে চিন্তা করো, মাটির প্রতিমাতে তিনি যেন চিন্ময় মূর্তি বলে তাকে চিন্তা করো, করলে কি হয় তাতে লাভ হয়, মন শুদ্ধ হতে থাকে এবং তাতে ওর মধ্যে, কারণ ওখানে চিন্ময় তত্ত্ব বিদ্যমান আছে ওই পাথর, তখন ধীরে ধীরে ধীরে ধীরে মনটা যখন সেই তত্ত্বের দিকে যায় তখন উপর থেকে একই তত্ত্বকে একে বলে উপাসনা, এই উপাসনার মাধ্যমে মন স্থির হয় এবং আমরা ওই শুদ্ধ তত্ত্বটা কি জিনিস সেটা বুঝতে পারি। এই জন্য শ্রুতিতে এই যেগুলো বলা আছে অভিপ্রায় কিন্তু তাকে জানার জন্য নয়, অভিপ্রায় হচ্ছে ব্রহ্মকে জানার জন্য, এই জন্য মনকে একটা আলম্বন জন্য শ্রুতির এই যে অনেক শ্রুতি বাক্য আছে যেগুলোকে সামান্য ভাবে সীতা সীতা পড়লে তার একরকম অর্থ মনে হয় কিন্তু তার অভিপ্রেত অর্থ ভিন্ন, এবং সে অভিপ্রেত অর্থ শ্রুতি নিজেই বুঝিয়ে দেয় যে আমি এটাকে এই জন্য বলিনি, আমি এই জন্য বলেছি। যে কোনো জায়গায় সৃষ্টির প্রকরণ এসছে শ্রুতি নিজেই সেখানে নিষেধ করে বলছে আমি সৃষ্টিকে বোঝাবার জন্য বলিনি, আমি সৃষ্টিকর্তাকে দেখাবার জন্য সৃষ্টির কথা বলেছি, শ্রুতি নিজেই বলছে। কারণ কি সৃষ্টিকর্তার জ্ঞান থেকে আমাদের সমস্ত দুঃখ নিবৃত্তি হয় আর সৃষ্টির জ্ঞান থেকে তোমার এই লাভ হবে কোথাও কোনো শ্রুতিতে বলা নেই। এই জন্য শ্রুতি এবং শ্রুতি অনুকূল যুক্তি, এই দিয়ে শ্রুতি বাক্যকে যদি আমরা বুঝতে পারি তাহলে শ্রুতির অভিপ্রেত অর্থ তাৎপর্যগত অর্থকে আমরা বুঝতে পারবো। কারণ সামান্য শব্দের যে একটা শাব্দিক অর্থ হয়, একটা লাক্ষণিক অর্থ হয়, একটা আর্থিক অর্থ হয়। এই তিন রকম ভাবে অর্থ আমরা বের করতে পারি। কোথাও কোথাও শ্রুতি, কেন ব্রহ্মকে সোজা সোজা শব্দ দিয়ে বলা যায় না, তাই তার তার লক্ষণাবৃত্তি দিয়ে তাকে বলতে হয়, যেখানে যা যেখানে গেলে এরকম জিনিসগুলো দেখা যায় তিনি হচ্ছেন ব্রহ্ম, যেখান থেকে সৃষ্টি স্থিতি লয় হচ্ছে তিনি হচ্ছে ব্রহ্ম। আর কখনো কখনো যে এই অভিপ্রেত অর্থ, অর্থ থেকে অর্থ, আমি তোমাকে এই কথাটা করতে বলেছি কিন্তু এটা আমার অভিপ্রায় না, এর থেকে তুমি এখানে পৌঁছতে পারো, এই জন্য এই কথাটা বলা হচ্ছে, সেটা শ্রুতি নিজেই বুঝিয়ে দেয়। উপনিষদের ভাবে এই জন্য এখানে বলছে শ্রুতি এবং যুক্তি ভ্যাম, শ্রুতি এবং শ্রুতি অনুকূল যুক্তির দ্বারা এই প্রপঞ্চ এবং ব্রহ্মের মধ্যেও এই যে কার্যকারণতা ভাব, মানে কার্যকারণতা ভাব বলার অভিপ্রায় যে প্রপঞ্চ কখনো ব্রহ্মকে ছেড়ে থাকতে পারবে না, ঈশ্বরকে ছেড়ে থাকতে পারবে না, কোনো কার্য কখনোই কোনো কালে সৃষ্টির আগে সৃষ্টিকালে স্থিতিকালে ব্যবহার কালে লয় কালে কখনোই কার্য তার কারণকে ছেড়ে থাকতে পারে না বা থাকতে পারবেও না। এইটাকে বোঝাবার জন্য মানে যে সময় তুমি যে কোনো জগতে কার্যরূপে তুমি দেখছো এর মধ্যেই ব্রহ্ম বিদ্যমান আছে, কেবল আমাদের দেখার দৃষ্টিটাকে খোলার জন্য শ্রুতি বারবার বলে যে দৃষ্টিটাকে আরেকটু গভীর নাও, দৃষ্টিটাকে আরেকটু স্বচ্ছ করো, আর একটু গভীর করো, তাহলে তুমি সেখানে নিজের অভীষ্ট বস্তুকে দেখতে পারবে। যেমন এরপরে আগের শ্লোকতে বলছে এখানে দেখুন শ্রুতি ছান্দোগ্য শ্রুতি এই জন্য সবচেয়ে বোঝা সহজ সদ্বিদ্যাতে শ্রুতি নিজেই বলেছে যে তুমি পৃথিবী আত্মক কার্যকে দেখে তার কারণ জলকে চিন্তা করো, জলাত্মক কার্যকে দেখে তার কারণ অগ্নিকে চিন্তা করো, অগ্নি একটা কার্য তার কারণ তুমি বায়ুকে চিন্তা করো, বায়ু একটা কার্য তার কারণ আকাশের কথা ভাবো, আকাশ একটা কার্য তার কারণ ওই সত্তা, সতের আর কোনো কারণ নেই, এই কারণ সত্য সাথে পৌঁছে গেলে তিনি হচ্ছে পারমার্থিক সত্য। কারণ যদি আমি এরপরেও কারণ খুঁজতে থাকি তাহলে অনাবস্থা দোষ হবে, তাহলে কোথাও এসে স্থির নির্ণয় করতে পারবে না, সমস্ত বাদীকে এক জায়গায় এসে বলতে হয়েছে এর আগে আর কিছু নেই, এর আগে এখানে এসেছে। যিনি বা অন্যবাদী শেখায় পরিণামী নিত্য মেরেছে, বেদান্ত শেখাটি কূটস্থ নিত্য বলে, জগতের মূল কারণ কূটস্থ নিত্য যেখানে কোনো রকমের পরিবর্তন নেই। তারপরে আগে আরো বলেছে গৃহমানে ঘটে যদ্ভত মৃত্তিকায়াতি বলাত্, গৃহমানে ঘটে যদ্ভত মৃত্তিকায়াতি বলাত্, বিক্ষমানে প্রপঞ্চেপি বিক্ষমানে প্রপঞ্চেপি ব্রহ্মৈবাভাতিভাসুরম্, গৃহমানে ঘটে যদ্বত মৃত্তিকায়াতি বলাত্, বিক্ষমানে প্রপঞ্চেপি ব্রহ্মৈবাভাতি ভাসুরম্, গৃহমানে ঘটে যদ্বত মৃত্তিকায়াতি মৃত্তিকায়াতি বলাত্, বিক্ষমানে প্রপঞ্চে বৈ ব্রহ্মৈবাভাতি ভাসুরম্। যখন আমরা ঘটকে গ্রহণ করি না চাইলেও আমরা মৃত্তিকাকেই দেখছি, বলছে গৃহমানে ঘটে, এই সময় ঘটের গ্রহণ হয় তখন মৃত্তিকা আয়াতি বলাত, না চাইলেও আমাকে মৃত্তিকাকে দেখতেই হবে, কারণ কি মৃত্তিকাকে ছেড়ে আমি ঘট দেখতেই পারবো না। সেরকম যখন আমি জগৎকে দেখছি সেই সময় ব্রহ্মকেই আমি দেখছি, ব্রহ্মকে ছেড়ে কখনো জগৎকে দেখতেই পারবো না। যে সময় আমি সিনেমা দেখছি সে সময় সাদা পর্দাকেই দেখছি, কারণ সাদা পর্দা ছাড়া আমি সিনেমা দেখতেই পারবো না। এই জন্য ব্রহ্মৈব আভাতি ভাসুরম্, স্পষ্ট রূপে চির উজ্জ্বল রূপে ব্রহ্মই তার প্রকাশেই ওই নাম রূপে প্রকাশিত হচ্ছে, তিনি নিজেও তার মধ্যে থেকে প্রকাশিত হচ্ছেন, কিন্তু আমাদের দৃষ্টি সেটাকে গ্রহণ করতে পারে না, ওটা অনুভব দিয়ে গ্রহণ করতে হয়, অনুভব এটাই অপরোক্ষ অনুভূতি। যেন হচ্ছে বারবার এই বিচার করতে করতে চোখের সামনে বস্তু একটা দেখবো কিন্তু মন নিশ্চয় করবে এই নাম রূপের মধ্যে সত্যত্ব নেই, এই সত্তাই একমাত্র সত্য, এই সত্তাকে যেটা আমি আমার অনুভব দিয়ে বুঝতে পারছি এই একই সত্তা সবার মধ্যে সমান রূপে বিদ্যমান আছে, এই সত্তাই সত্য বস্তু এবং সত্তার স্ফুরণ হচ্ছে, আমি বুঝতে পারছি আমার সত্তা আছে এবং এই সত্তার ব্যাপকতাকে বুঝলেই আমি আমার আনন্দময় স্থিতিতে পৌঁছতে পারবো। জন্য এই কার্যকরণ প্রক্রিয়ার উপযোগিতা হচ্ছে এই কার্যকে দেখে তার একটা কারণ আছে, কারণ কি কার্য ছাড়া কারণ কখনো থাকতে পারবে না, কিন্তু কার্যের মধ্যে কার্যত্ব ধর্ম নেই, কারণ ওখানে বস্তু পারমার্থিক নেই। যেমন সর্প দেখছে রজ্জুর উপরে কিন্তু ওখানে সর্পত্ব নেই, ওটা রজ্জুই বসে আছে, তো কার্যের মধ্যে কার্যতা না থাকলে মধ্যে কারণের মধ্যেও কারণতা নেই, মানে ওখানে কোনো পরিণাম হয়নি, কেবলমাত্র বস্তুটা ওইভাবে প্রতীত হচ্ছে। এইভাবে ওই তত্ত্বকে বোঝানোর প্রসেস আমাদের বেদান্ত বেদান্তে এইভাবে দেখানো হয়েছে আর কি। ফলে তো কি হচ্ছে, যা কিছু আমি দেখি মানে তখন মনে হবে যে তাহলে এই দুটো শ্লোক পড়ে তখন মনে হবে তাহলে তো ব্রহ্ম তো পরিণামী কারণ, পরিণামী কারণ হলে ভিখারি হবে, নাশবান হবে, তো ব্রহ্ম নিত্য কি করে হবে? সেটাই সেই শঙ্কা যাতে না আসে সেই জন্য সঙ্গে সঙ্গে আবার এই দুটো দিয়ে এই কার্যকারণের অভিন্নতাকে দেখিয়ে দেখিয়ে মানে পরিণামবাদকে বলে সঙ্গে সঙ্গে আবার ঘুরে যাচ্ছে যে না এটা পরিণামবাদ নয় বিবর্তবাদ। বিবর্তবাদ কি করে? সদৈব আত্মা বিশুদ্ধস্তি শুদ্ধ ভাতি বৈ সদা যথৈব দ্বিবিধা রজ্জু জ্ঞানিন জ্ঞানিনো নিশম। সদৈব আত্মা বিশুদ্ধস্তি শুদ্ধ ভাতি বৈ সদা যথৈব দ্বিবিধা রজ্জু জ্ঞানিনো জ্ঞানিনো নিশম। সদৈব আত্মা বিশুদ্ধস্তি শুদ্ধ ভাতি বৈ সদা যথৈব দ্বিবিধা রজ্জু জ্ঞানিনো জ্ঞানিনো নিশম। এটাকে খুব ভালো করে এইসব মানে শ্লোকটাকে বুঝতে হবে। এখানে গিয়ে বেদান্ত সিদ্ধান্ত বলেছে আত্মা সর্বদাই বিশুদ্ধ, আত্মা সদাইব বিশুদ্ধ অস্তি, কিন্তু অশুদ্ধ ভাতি বৈ সদা হামেশা উপাধির সঙ্গেই দেখা যায়, উপাধিকে ছাড়া দেখা যাবে না। তাই জন্য ওই উপাধির সঙ্গে মিলে আত্মা যেন ওই উপাধি রূপ হয়ে গেছে এরকম ভাবেই প্রতীতি হয় আমাদের কাছে। কিন্তু বিবেকী ব্যক্তি জানে যে আত্মার মধ্যে কখনো কোনো পরিবর্তন হয়নি। যেমন দৃষ্টান্ত, যেমন যে একই রজ্জুকে দেখে যিনি জানেন যে ওখানে রজ্জু আছে তিনি ওখানে রজ্জুই দেখছেন, আর যিনি জানে না ওখানে রজ্জু আছে তিনি ওটাকে সর্প দেখছেন। তার মানে একই বস্তু দেখার দৃষ্টিকোণ থেকে দুরকম ভাবে একজন শুদ্ধ বস্তুকে দেখছে আর একজন অশুদ্ধ বস্তুকে দেখছে। কেন? বস্তুর মধ্যে কোনো পরিবর্তন নেই, স্থান দেখার কারণ হচ্ছে যে আমার ভ্রান্তি। ভ্রান্তি মানে আমি ঠিক করে দেখছি না, ঠিক করে দেখলেই আমি বুঝে উঠতে পারবো যে ওখানে শুদ্ধ রজ্জুই পড়ে আছে। ঠিক সেই রকম যে কোনো বস্তু দেখে সেখান থেকে, এর জন্য বেদান্তে এটা খুব সহজ মানা বেদান্তের সমাজে। অন্যান্য যোগ দর্শন বা অন্যান্য জায়গায় মনকে উদ্ধার করো, মনকে সংযম করো, যে তাহলে মন একাগ্র হবে। বেদান্ত বলছে মনের সংযম করতে হলে মনকে উইথড্র করো না, মন যেখানে যাচ্ছে সেখানেই মনকে বুঝিয়ে দাও এটা ঈশ্বর, এটাই ভগবানের রূপ। তুমি যাকে দেখতে চাইছো, তুমি যাকে পেতে চাইছো, যেখানে মন, যেখানে এটা মনের স্বাভাবিক ধর্ম, যাকে ভালোবাসে সেখানে যাবে, খুব ভালোবাসা। এবার ভালোবাসাটা নাম রূপের মধ্যে আটকে আছে বলে ওখানে গিয়ে ডেকে যায়। ভালোবাসা তো ভগবানের, কারণ ওই নাম রূপের অস্তিত্ব তো ভগবানের জন্য। তো মন যেখানে যাচ্ছে, যেখানে যাচ্ছে সেখানে মনকে যদি স্বাভাবিক ভাবে যেতে চাইছে যেতে দাও, আপনি আপ বন্ধ হয়ে যাওয়া যাওয়া, আর মনকে বুঝিয়ে দাও যে আরে এটা তো ভগবানেরই রূপ, এটার মধ্যে তুমি যে স্ত্রী পুত্র ধন জন পরিবার বুদ্ধি করেছো এটা হচ্ছে মায়ার অংশ, আর এর মধ্যে যে সচ্চিদানন্দ আছে ওই দেখতে শোক, তাহলে দেখ ভগবানকেই দেখবে। এরকম আত্মীয় পরিজন বস্তু, ভেতরের বস্তু, বাইরের বস্তু, সবার মধ্যে এই একই জিনিস, এইভাবে বিচার খুলতে থাকবে। মন যেখানে যাচ্ছে, যখন যাচ্ছে, যেভাবে যাচ্ছে কোনো সমস্যা নেই, মনকে দেখতে থাকো, সেইখানে গিয়ে মনটা থামলো, সঙ্গে সঙ্গে মনকে বুঝাও কি বিচার করছো, দেখো এই নাম রূপ মিথ্যা, এর মধ্যে কোনো সত্য নাই, ভেতরের যার জন্য নাম রূপকে দেখতে পাচ্ছ তিনি সত্য বস্তু হচ্ছে। এই বিচার যদি মনে নিয়ে অহর্নিশ চলতে থাকে তাহলে কোনো নাম রূপ আপনার জন্য সমস্যার কারণ হবে না, সমস্ত নাম রূপই সচ্চিদ আনন্দময় হয়ে যাবে, তখন বেদান্তের সহজ সমাধি। যেন এখানে বলছেন সদৈব আত্মা বিশুদ্ধ অস্তি, আত্মা সর্বদা বিশুদ্ধ, কিন্তু হি কিন্তু ওটা কি হয় কি অশুদ্ধ ভাতি বৈ সদা, কিন্তু হামেশা আত্মাকে যখনই আপনি দেখতে পাবেন কোনো না কোনো উপাধির মাধ্যমেই আত্মাকে বোঝা যাবে, যার ফলে ও অশুদ্ধই দেখতে লাগবে। যেমন আমরা একটা লাল কাপড়ের উপর যদি একটা শুদ্ধ স্ফটিক বা কাঁচ রেখে দিই, কাঁচটা লালই দেখা যাবে, কাঁচটা লালই, লালের জায়গা না লাল অন্য একটা জায়গা রাখলাম দেখবো যে কাঁচটা আবার মানে অন্য একটা রং নিয়ে নিচ্ছে, কিন্তু কাঁচটা সর্বদাই শুদ্ধ, কাঁচের মধ্যে কোনো রং কখনো আসেনি, কিন্তু ওই যেখানে রাখছি তার মাধ্যমে বুঝতে পারা যাচ্ছে বলে ওই রংটা যেন আত্মা একেবারে নিরুপাধিক অধ্যাস, ওখানে যেন ওটা মিলে গেছে, ওই রংটা যেন কাঁচে এসে গেছে। ঠিক সেই রকম কাঁচ বা আমার স্বরূপ সেটা সর্বদা শুদ্ধ থাকা সত্ত্বেও কিন্তু ওই উপাধির মাধ্যমে দেখা যায় বলে আমরা ওই রিলেশনশিপ করে নিয়ে ব্যবহার করতে থাকি, আর ওটাই হচ্ছে আত্মাকে অশুদ্ধ রূপে দেখা, কিন্তু ওর মধ্যে শুদ্ধ আত্মাই বিদ্যমান আছে। যদি ওই সম্বন্ধটা ছুটে যায়, যদি আসক্ত বস্তু নাম রূপের প্রতি আসক্তিটা ছুটে যায়, যথেই যেমন কিনা দৃষ্টি কি সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন, যেমন কিনা একই সঙ্গে একই রজ্জু যে অধিষ্ঠান রূপী রজ্জু দুটো ব্যক্তি দুরকম ভাবে দেখছে, দুটো ব্যক্তি কেন পাঁচ ছটা ব্যক্তি পাঁচ রকম ভাবে দেখছে। একজন ব্যক্তি দেখছে যিনি জানে ওখানে, যিনি ভুল করে আমি আজকে ওটা রেখে এসেছি ওখানে, জানি যে ওখানে মানে দড়ি পড়ে আছে একটা, তিনি কিন্তু ওটাকে দড়িয়ে দেখছেন। কিন্তু ওনার সঙ্গে আর যারা যারা জানে না, আধা অন্ধকারে কেউ বলছে ভূছিদ্র, কেউ বলছে মালা, কেউ বলছে দণ্ড, কেউ বলছে সর্প, যার যেরকম সংস্কার একই বস্তুকে বলছে এরকম, একই সচ্ছিদ আনন্দ শুদ্ধ পূর্ণ ব্যাপক তত্ত্বকে আমরা কেউ কখনো পাহাড় নদী নানা বলছি, কখনো বাবা মা ভাই বোন বলছি, এই সম্বন্ধ তৈরি করে ব্যাপার বিষয় তৈরি করে ব্যবহার করতে থাকি। কিন্তু ওই নাম রূপের মধ্যে কোনো পারমার্থিক সত্যত্ব নেই, আত্মাই পারমার্থিক শুদ্ধ সত্য বস্তু। এই জন্য কেন বলছে জ্ঞানীন অজ্ঞানীন নিঃসম, মানে অনিসম সর্বদাই, যেই সময়ে যেই মুহূর্তে অজ্ঞানী বস্তু ওটাকে সাপ দেখছে, ওই সময়তে ওই মুহূর্তে জ্ঞানকার ব্যক্তি ওকে রজ্জু দেখছে। ঠিক সেই রকম যে মহাপুরুষের সংসার যারা হয়ে গেছে, তারা যেই সময় আমরা জগৎকে সংসার রূপে দেখছি, ওই সময়তেই তিনি জগৎকে ভগবান রূপে, ঠাকুর মা রূপে দেখতেন, মীরা কৃষ্ণ রূপে দেখতেন, গোস্বামী তুলসীদাসজি রাম রূপে দেখেছেন, রমণ মহর্ষি আত্মরূপে দেখেছেন, দেখছেন কিন্তু একটাই, আমরা সেটাকে সংসার রূপে দেখছি। এইটা হচ্ছে দৃষ্টির ভিন্নতা। বেদান্ত আর কিচ্ছু শেখায় না, বেদান্ত খালি আমাদের শেখায় যে তোমার দেখার দৃষ্টিকোণটা ঠিক একটু একটু করে ধীরে ধীরে বদলাতে থাকো। সংসারে দুঃখ কোথাও নেই, সংসারে সবটাই তোমার স্বরূপ, তুমি দুঃখকে আরোপ করে নিয়েছো মমত্ব বুদ্ধির জন্য। ধীরে ধীরে ধীরে ধীরে এই দৃষ্টিকোণটা যদি বদলায় মন যেখানে যাবে মনটাকে বোঝাতে থাকুন, মন এটাও এই ভগবানের রূপ, মন এটাও এই ভগবানের রূপ, এর মধ্যেই ভগবানের চিন্তা করো। এটা হচ্ছে বেদান্তের সুন্দরতা, যে তাতে কি হবে সব সময় মনে ভগবানের বাদে। কেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তসমাৎ সর্বেষু কালেষু মা মনুস্মর যুদ্ধ, সবসময় আমাকে চিন্তন করো। তা সবসময় ভগবানকে চিন্তা করতে হলে কি করতে হবে, যেখানে মন যাচ্ছে সেখানে ওকে বোঝাতে হবে এটাই ভগবান, এটাই ভগবান। এটাই যদি ধীরে ধীরে আমরা অভ্যাস করতে থাকি তাহলে কি হবে, যে একই বস্তুকে যেখানে আপনি দেখে দেখবেন মনের অবস্থাটাই বদলে যাবে। যেটা আগে দেখে মনে যেরকম ভাব উঠত, এখন যেই মুহূর্তে সেখানে ঈশ্বর দৃষ্টি ভগবান দৃষ্টি এবং মমত্বটা ছুটতে থাকবে, তখন তার সঙ্গে ব্যবহার আরো ভালো হবে, কারণ আপনি তো ভগবানের সেবা করছেন। কিন্তু কোনো মমত্ব বুদ্ধি থাকবে না, কোনো মমত্ব বুদ্ধি থাকবে না। এটা হচ্ছে বেদান্তের সুন্দরতা বা বেদান্তের বোধের উপযোগিতা, বেদান্তের বুদ্ধির উপযোগিতা। পরমাত্মা সর্বদাই শুদ্ধ স্বরূপ, কিন্তু এক যিনি জানেন তিনি সেটাকে বুঝতে পারেন, অনুভব করতে পারেন, আর যিনি তখনও অব্দি বুঝে উঠতে পারেননি তিনি তার মধ্যে মমত্ব বুদ্ধি করে এটা আমার তখন দুঃখী হতে থাকে। এই জন্য এই আজকে আমি দুরকম ভাবে বলেছি, একটা হচ্ছে পঞ্চকোষের মাধ্যমে নিজের মধ্যে বিবেক করা, আর এর আগে জাগ্রত স্বপ্ন সুষুপ্তি, আর বাইরের বস্তুগুলোকে কিভাবে আমাকে দেখতে শিখতে হবে, দেখতে শিখতে হবে। এইটুকু যদি আমরা করতে পারি, ধীরে ধীরে অভ্যাস করতে পারি, তাহলে ধীরে ধীরে আমরা নিজেদের স্বরূপে নিশ্চয়ই স্থির হতে পারবো। আজকে এখানেই রাখবো 7:07। ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। পুরাণানামালয়ম করুণালয়ম নমামি ভগবৎপাদম শঙ্করম। ওম নমো নারায়ণায়।